ভক্তি মহ সুচি কুল পুর তুমি মহসুচি শেরলা তলা সিপা তলা গোল সচাতিনে সাত্রিয় নুবন বিচাকসন নুবন ভাঙু বস কাঙ্গে তুমি গাে সাত্রিয় সচাতি কুল নুবন কাঙ্গে হানির না কে তুমি দাং লোপ সচাতি কুল নুবন Satria.